عليها في البلاد. قال أنا أن في الفسق إبطال حق الغير فلا يجوز، والحديث محمول على خيام القبول، وفيه إشارة إليه فإنهما متبايعان حالة مباشرة لا بعدها، أو يحتمل فيحمل عليه، والتفرق فيه تفرق له أقوال. মশালা চলতে ছিল যে যদি ইজাব এবং কবুল পাওয়া যায়, অর্থাৎ একজনে প্রস্তাব করছে আর একজনে গ্রহণ করছে, তাইলে উভয়ের জন্যই একজনকে মুভি দিতে হবে আর একজনকে সামান দিতে হবে, এটা লাজে ওয়ালা খিয়ার আনি ওয়াহিদিন হুমা, দুজনের কারও এখতিয়ার থাকবে না যে না এই কথা কইতে পারবে। হ্যাঁ, যদি কোনো আয়েত থাকে যে অস্ম যে গুণ যে বৈশিষ্ট্য সম্পন্ন মাল বলা ছিল, এরপরে নেওয়ার পরে দেখা গেছে যে এটা নাই, তাহলে আইনের কারণে করতে পারবে, ফেরত দিতে পারবে। অথবা দেখে নেই, না দেখে গিয়েছে আর খেয়ালে নিজে শর্ত লাগাই হয়েছে যে আমি দেখিয়ে তারপরে আ এবং না করবো, এমন যদি দেখার পর এরকম হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে রদ করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি ইজাব এবং কবুল যদিও হয়েও যায় আর মসজিদের মধ্যে যদি থাকে তাহলে খিয়ার থাকবে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন আল মুতাবায়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা বিক্রেতার জন্য যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বিচ্ছিন্ন না হবে ততক্ষণ পর্যন্ত হ্যাঁ নিবে না না নিবে এক অধিকার আছে, হ্যাঁ এবং না বলার অধিকার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের মাধ্যমে দলিল দিচ্ছেন এবং হাদিস মজবুত হাদিস, যে এই হাদিসের মাধ্যমে হুজুর ইসলাম নিজে সরাসরি সাহেবী শরীয়তে বলছেন যে না এই জায়গার মাঝে কী করতে পারবে না, হ্যাঁ এখতিয়ার খিয়ার থাকবে মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না। আমাদের দলিল হল যে যদি যাবে এবং কবুল হয়ে যায় তাহলে আর ওই জায়গার মধ্যে আর কোনো খিয়ার থাকবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই খিয়ারে মসজিদের কথা যদিও বলছেন, আমরা বলি যে দেখেন ইজাব এবং কবুল যখন হয়ে যায় তখন বেচা কিনা চুক্তি সম্পন্ন হয়, বেচা কিনার চুক্তি সম্পূর্ণ। আর কোরআনে মাঝে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিলউকুদ, হে ঈমানদাররা তোমরা তোমাদের চুক্তি যেটা আছে এটা বাস্তবায়ন করো, সিরায়ে আমরের দ্বারা বলা হয়েছে। সুতরাং এটা একটা দুইজনে একজনে ইজাব করছে একজনে কবুল করছে, দুইজনে একটা চুক্তিপত্র করছে, অতএব এই চুক্তিপত্র ভঙ্গ করলে নসের খেলাফ হয়ে গেছে। সুতরাং নসের খেলাফে গিয়া তারা এই চুক্তিপত্র ভঙ্গ করতে পারে। এছাড়া আরও আয়াতি কোরআনি আছে এই সমস্ত আয়াতের মাঝে এই জিনিসটাই সাবেত হয় যে কী করতে হবে, বেচা কিনা চুক্তি এটা খণ্ডন করা যাবে না, অর্থাৎ এটা মসজিদের মাঝে থাকা অবস্থায় ভঙ্গ করতে পারবে। লা তাবতুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তারাদি মিনকুম, এইখানেও যদি এক পক্ষ ইজাব কবুলের পর এক পক্ষ যদি কী করে ফেলায় বাদ করে দেয় রদ করে দেয়, বায়ু হইতে পারে মুস্তারি হইতে পারে, রদ করে দিলে এই জায়গার মধ্যে সমস্যাটা হলো কি যে আয়াতের মধ্যে কিছু আন তারা মিলকুম দুজনের সম্মতি লাগবে, মানে একজনের যখন চুক্তি হওয়ার পরে সম্মতি ছাড়া আইয়া করে হলে নসের কি করে হলে খেলাপ করে হলে, যেহেতু নসের খেলাপ এরকম আরও আয়াত আছে যে সমস্ত আয়াতের দ্বারা এই কথাই সাবেত হয় যে ইজাব এবং কবুল হওয়ার পর আগে ভাইকে কষ্ট করতে পারবে। এছাড়া আমাদের দলিল যৌক্তিক দলিল বলা না আন্না ফিল ফাসকি তাল হকিল গাইরি বালা ইয়াজুজ, আমরা বলি যে আপনি তো বলতেছেন যে হাদিসের মধ্যে এই কারণে আমরা বলছি না না, আমাদের যুক্তি হলো আন্না ফিল ফাসকি এবতাল হকিল গায়, এখন যদি ইজাব এবং কবুল করার পর মসজিদের ভিতরে ভিতরে যদি আরেকজনে ফস্ক করে দেয় তাহলে এবতাল হকিল গায়, গায়ের হক বাতিল হয়ে গেছে, কারণ একজন ইজাব করছে যে ব্যক্তি বাইরে মনে করে, তাইলে সে মুভি দিয়ে সামান নেওয়ার অধিকারী আছে, এখন সামান হয় নিয়ে নিচ্ছে মনে করে, এখন একটা কিংবা নেয় নাই অধিকারী আছে সামান নেওয়ার, এখন এই ক্ষেত্রে যদি মুস্তারি না করে দেয় তাহলে তার সম্মতি ছাড়া, তার রেজামন্দি ছাড়া তার হককে কী করে দেওয়া হইতেছে, বাতিল করে। একইভাবে যদি মুস্তারি না করে বায়ে, মুস্তারি যদি না করে যে আমি নিতাম না, তাহলে তার বায়ের সামান নেওয়ার যে অধিকার আছে ওই অধিকার খর্ব হইতেছে তার সম্মতি ছাড়া। তো তাহলে দেখা যাইতেছে যে দ্বিতীয় পক্ষের সম্মতি ছাড়া এখানে তার হককে বাতিল করে দেওয়া লাজম হইতেছে, ইজাবে মুকবুল হয়ে যাওয়া। যেহেতু একতালে হককে গায়ে করা এটা জায়েজ নাই, শরীয়ত এটা জায়েজ রাখে নাই, সুতরাং ইজাব এবং কবুল করার পর বাইকে রদ করতে পারবে। ওয়ালা আন্না ফিল ফাসকি ইবতাল হকি গায়ে, আমাদের দলিল এই কি ফাসক কে আন্দর ইবতাল হকিল গায়ে, গায়ে কে হক কো বাতিল করনা লাজিম আতা হে, ফালা ইয়াজুজ, সো এ কি আনি হোগা জায়েজ। يعني ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আল মুতাবাইআন বিল খিয়ার মা লাম ইতাফারাকা, এই হাদিস উনার তো হাদিস, এটা শক্ত একটা দলিল। ওয়াল হাদিস মাহমুলুন আলা খিয়ার আল কবুলি ওয়া ফিহি ইশারাতুন ইলাইহি ফা ইন্নাহুমা মুতাবাইআন হালাত আল মুবাশারা লা বাদা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দ্বারা দলিল দিছেন যে আল মুতাবাইআন বিল খিয়ার মা লাম ইতাফারাকা, ইজাব কবুল হওয়ার পরেও যদি যতক্ষণ পর্যন্ত তারা দুইজন মজলিসের থেকে বিচ্ছিন্ন না হবে তাদের অধিকার থাকবে, খিয়ার থাকবে, নিতেও পারে নাও নিতে পারে, এটা হলো হাদিসের মর্ম। তো আমরা বলি যে ইমাম শাফি রহমতুল্লাহ এই হাদিসের দ্বারা যে দলিল দিতেছে ওনার দলিলটা দেওয়াটা এটা আসলে ঠিক, কারণ এই হাদিস যে হাদিসের দ্বারা রাসূলুল্লাহ ইসলাম বলতেছেন এটা মূলত খিয়ারে মজলিস সম্পর্কে না, হুজুরের এই হাদিস খিয়ারে কবুল সম্পর্কে, খিয়ারে কবুল। আর খিয়ারে কবুল তো আমরা বলি আসছি জায়গ আছে, যে একজনে বলছে যে আমি একজনে ইজাব করছি, দ্বিতীয় ব্যক্তি সে বিল খিয়ার মালানে তাকাল, দ্বিতীয় ব্যক্তি একজনে ইজাব করছে, দ্বিতীয় ব্যক্তি এখনো কবুল বলে নাই, এখন দ্বিতীয় ব্যক্তি কবুল বলা না বলার ক্ষেত্রে সে খিয়ার থাকে মালা নিয়ে তফাত। আমরা যে এই যে দলিলটা বলতেছি যে হাদিসের দ্বারা মতলব এটাই, হাদিসের দ্বারা মতলব এটাই যে এখানে খিয়ারের দ্বারা খিয়ারে মজলিস না, খিয়ারের দ্বারা মুরাদ হইল খিয়ারে কবুল, খিয়ারে কবুল মানে একজনে ইজাব করছে দ্বিতীয় জন কবুল করে নাই, হ্যাঁ এই বেটা চিন্তা ভাবনা করে হাও বলতে পারে না বলতে পারে, তবে এই বলতেছে মানে বলতে, তাহলে আমরা বলি এখানে খিয়ারের দ্বারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে খিয়ারে মজলিস এই ধারণা করাটা আপনার ঠিক হয়, বরং এখানে খিয়ারের ইজাব কবুল হয়ে গেছে নাই, ইজাব হয়েছে কবুল হয় নাই, তাহলে কবুলের ক্ষেত্রে তো আমরা আগেও বলে আসছি যে হ্যাঁ এই জায়গার মধ্যে খিয়ার আছে যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকে। এখন যখন এখানে খিয়ারে মজলিস মুরাদ না বরং খিয়ারে কবুল, এখন আপনি যে দাবি করতেছেন যে আল মুতাবাইআন বিল খিয়ার মা লাম ইতাফাররাকা, ইমাম শাফি বলতেছেন এর দ্বারা মুরাদ হলো খিয়ারে মজলিস, আর আপনারা বলতেছেন এর দ্বারা খিয়ারে কবুল, এটা দলিল কি? ইমাম শাফির কথা যদি সত্য সত্য হয় আপনার দাবি মিথ্যা হয়, কারণ একজন ইজাব কবুল করার পরে হুজুর তো হেলেও করতে পারেন, আপনি না এই জায়গার মধ্যে করতেছেন যে আল মুতাবাইআন বিল খিয়ার এখানে মালা ইতাফাররাকা এটার দ্বারা মুরাদ খিয়ারে মজলিস, আপনার মতলবের দিকে ঠিক জানিয়ে দিতেছে, আর ইমাম শাফি বলতেছেন যে ওনার মতলবে দিয়ে দিন, তো হাকিকতটা কি আসলে কি এই জায়গার মধ্যে কয় দেখেন এইখানে যদি বায়ে আল মুতাবায়ান এখনো বেচা কিনা চুক্তি করে নাই, করবো করবো বাপ, একজনে ইজাব করবো আরেকজনে কবুল করবো, এরকম একটা বাপ। এই দুজন যদি মুতাবাই আন বলেন বলতে পারেন, তবে এটা মাজাজে মায়া উল, এটা মাজাজে মায়া উল। ভবিষ্যতে একজন আরেকজনে চুক্তি করবে, এই জন্য এই হিসাবে আপনি এই দুজনের মুতাবাই আন বলতে পারেন, এটা হবে মাজাজে মায়া উল। আরেকজন ইজাব করেছে আরেকজনে কবুল করে হলেছে, এই দুজন রেও আপনি মুতাবাই আন বলতে পারেন। ইজাব একজন ইজাব করছে আরেকজন কবুল করে বলে, এই জায়গার মধ্যে আপনি কি বলতে পারেন? মুতাবায়ান। তবে এই জায়গার মধ্যে এই দুইজন যে মুতাবায়ান বলতেছেন যে একজন ইজাব করছে আরেকজন কবুলও করে বলেছে, এটা মাঝে আছে মাকান হিসাবে। ভবিষ্যতে না অতীতকালে তারা বেচা কিনা করছে, এটা মাঝে আছে একজন ইজাব করছে আরেকজন কবুল করছে, এই দুইজন যদি আপনি মুতাবায়ান বলেন তাহলে এটা মাঝে আছে মাকান। অতীতকালে তারা বেচা কিনা করছে ওই হিসাবে দুজন এখনো কবুল বলে নাই, এই জায়গার মধ্যে আপনি বলতে পারেন মুতাবায়ান। এবং এইটা হলো মুতাবায়ানের হাকিকত, হাকিকতে মুতাবায়ান একজনে ইজাব করছে হয়েছে আরেকজনে এখনো কবুল করে নাই, এই দুইজনের মাঝামাঝি আছে। তাহলে এই যে হাকিকতে ভাই হাল হালত হালতে মুবাশারাত বেচা কিনার চুক্তিটা যে হাকিকত, এই হাকিকতের মাঝে আছে। তাহলে আপনি মাজাজি মানা নিবেন না হাকিকি মানা নিবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলছেন সেই হাদিসের মধ্যে যদি আমরা একজনে ইজাব করছে আরেকজনে কবুল বলে নাই, এই এই জায়গার মধ্যে যদি মুতাবায়ানের মানা নেই তাহলে আমরা হাকিকতের মানার উপরে যাইতে পারি। আর মুতাবায়ান আগে এখনো করে নাই, এই এই দুই ব্যক্তির মুতাবায়ান গেলে মজাতে মায়াউল হিসাবে, আর যেটা করে হলাইছে ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এটা মুতাবায়ান মা কাম হিসাবে। তাহলে আমরা হাকিকতে মানার উপরে যে জায়গার মধ্যে মামুল করা সম্ভব হবে সেই জায়গার মধ্যে হাকিকতে মানা নিতে হবে, মাজাজের মানা নেওয়া জায়েজ নাই। সুতরাং ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি যে দলিল দিছেন এই দলিল দেওয়া সহি নাকি হয়নি ঠিক? বরং এটার দ্বারা মুরাদ হলো কিয়ারে কবুল। আর হাদিসের মধ্যে এইদিকে কি আছে ক্রেতা বিক্রেতার হাকি কি মানা পাওয়া যায়? মুবাশারাত কি সুরত মেয়ে আর যেটা আমরা আর দুইটা বললাম মাজাজি, তো মাজাজি মানে নিবেন না হাকিকি, যে জায়গার মধ্যে হাকিকি মানা মুরাদ নেওয়ার সম্ভব সে জায়গার মধ্যে হাকিকতের মানা নিতে হবে, মাজাজের মানা নেওয়া জায়েজ নাই। সুতরাং আপনি যে মাজাজের মাকান হিসাবে মুতাবায়ান করতেছেন যে একজন ইজাব বলছে আরেকজন কবুল বলছে, সেটা তো মাজাজের মাকান এড়াতে পারে। আর মাজাজের মাকানের মানা নেওয়া জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত মাজাজ হাকিকতের রূপে হাকিকতের মানা দিতে আমল করা হাকিকতের মানার মধ্যে পাওয়া যাইতেছে একদিকে ইজাব হইলে আর একটা কবুল করার আগে, এটাই তাইলে বোঝা যাইতেছে এই জায়গার মধ্যে কি আর কবুল সম্ভাবনা আছে, একিনের সাথে বলতে পারলাম না স্যার, আমরা এই সুরত গুলি বললাম ইমাম সাফি রহমতুল্লাহ এর সুরত হইতে পারে, কিন্তু আমাদের তো হওয়ার সম্ভাবনা আছে না, এটা তো হইতে পারে। যদি আমাদের যে হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা এটার উপরে আনব, যদি আমাদের মান হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে আমরা এটার উপরে কি করবো আমল করব। যতক্ষণ পর্যন্ত তাত্রিক না হবে ততক্ষণ পর্যন্ত তাদের খিয়ার আছে। ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি যে দলিল দিতেছে, তা আমরা তো এখানে বলতেছি যে একজনে ইজাব আর একজনে কবুলের কথা, কিন্তু আমরা আবার এই কথা বললাম যে এহতেমাল আসছে তো এটা যেহেতু অতএব আমরা এটার মান আমরা দিলাম। এখন হাদিসের মধ্যে তো হচ্ছে মালা নিয়া তাফার রাখা, এখন তাপার রুকের দ্বারা মুরাদ থাকি, তাপার রুকের দ্বারা মুরাদ তাপার রুক বিল আবদান, আপনি আপনি বুঝছেন তো, আমরা তাফারুক বিল আবদান মুরাদ নেই, এই জায়গার মধ্যে তাফারুকের দ্বারা মুরাদ হলো তাফারুক বিল আকওয়াল, অর্থাৎ আল মুতাবায়ান বিল খিয়ার মালামে তাফাররাকা, যে পরস্পরে ইজাব বলছে আনার জন্য কবুল বলে নাই, তাহলে কবুল বলে নাই মজলিসের থেকে সরে নাই, কিন্তু এখানে যদি অন্যদিকে কথা চলে যায় তাহলেও হতে পারে। এই জন্য এই জায়গার মধ্যে তাফারুকের দ্বারা তাফারুকে আবদান আপনি যারা বুঝছেন, বরং তাফারুকে আবদান না, বরং এই তাফারুকের দ্বারা মুরাদ হলো তাফারুকে আকওয়াল, ওয়া তাফারুকু বিহি তাফারুকুল আকওয়াল ওয়াল আওয়াজ আল মুসামি ইলাইহি লা ইহতাজু ইলা মা'রিফাতি মিকদারিহা ফি জাওয়াজ আল বাইয়্যি লি আন্না বিল ইশারা কিফায়াতান ফি আত-তারিফ ওয়া জাহালাতুল ওয়াসফি লা তুজিলু আল মুরাদা ওয়াল আসমানুল মুতলাক মুতলাকাতু লা তাসিহু ইলা আন তাকুনা মা'রুফাতাল কদরি ওয়াস সিফাতি লি আন্না আত-তাসলিমা ওয়া আত-তাসাল্লুমা ওয়াজিবুন বিল আকদি ওয়া হাযিহি জাহালাতু মুফতিয়াতু ইলা মুনাদা ফায়ামতানি তাসলিম ওয়া তাসাল্লুম ওয়া কুল্লু জাহালাতিন হাযিহি সিফাতুহা তামনাউল জাওয়াজ হাযা ওয়াল আস। এখন বায়ের মুসানে প্রহমতুল্লাহ রুকুনে বর্ণনা করার পর এই জায়গার মধ্যে কিছু ফুরুঈ মাসআলা বর্ণনা করিয়া এখন বায়ের বিভিন্ন আকসাম বেচা কিনা বিভিন্ন ধরন বিভিন্ন আনোয়া এই সংক্রান্ত বিস্তারিতভাবে আলোচনা করতেছে। এখন যে হুজুর এই যে টিহা দেখতেছেন, এই যে টাকা আর এই যে গমেরি গমেরি স্তূপ দেখতেছেন, লেনদেন এটা কি শরীয়তের মধ্যে জায়েজ হইব? তো জবাবে কাজী সাহেব বলেন বল আওয়াজুল মুশাহাদু ইলাইহা লা ইহতাজু ইলা মা'রিফাতি মিকদারিহা ফি জাওয়াজিল বাই, কয় বিনিময় দ্রব্য চাই সামান হোক চাই মুবি হোক, বিনিময় দ্রব্য আল আওয়াজুল মুশাহাদু ইলাইহা বিনিময় দ্রব্য যার দিকে ইঙ্গিত করা হইতেছে ইশারা করা হইতেছে, লা ইহতাজু ইলা মা'রিফাতি মিকদারিহা এইটা কয় ছেলে আছে কয় কেজি আছে টিহা পঞ্চাশটা আছে এই কথা বর্ণনা করার কোনো প্রয়োজন নাই, কেন লিয়ান না বিলি সারা কি ভাই এতান তারি মুহে দশ টাকা দুই মন, এই যে ব্যাখ্যা সংজ্ঞা এই সংজ্ঞা থেকে আরো বেশি আল ইশারা তুই কি আল ইশারা দেখবি গেছে কেমন স্তূপটা দেখতেছে এই স্তূপের মধ্যে দুইশে পাঁচশে এই যে মজুল অস্পটা মজুল বেশি লাতুক জিলার মুনাজা হেবেলা সুখে দেখতেছে হেবেলা সুখে দেখতেছে হেবেলা কইতেছে হেবেলা কইতেছে এহেনে ওই যে মুখে বলতে হবে পাঁচ টিহা আর পাঁচ মিনিটে না বললেও চলবে চোখে যে একটু দেখতে এটাই করতেছে ইশারা এটা তারিফের জন্য যথেষ্ট। আর এখানে এই অস্প মজুল হওয়ার কারণে মুজিলার মুনাজা না এতটুকু অস্প যে এখানে এই অস্পটা দশ টাকা বা এই এতটুকু অস্প যে এখানে দুই কাঠা বা দুইশে এই যে অস্পটা মজুর রয়ে গেছে এই অস্পটা আগে ভাইয়ের জন্য মুক্তিজাল মোনাজা না, অর্থাৎ এই দেখা জিনিস ইশারের মাধ্যমে লেনদেন হইলে এইটা পরবর্তী পর্যায়ে গিয়া আঁকে দাইনের মাঝে ক্রেতা বিক্রেতার মাঝে ঝগড়া বিবাদ পর্যন্ত করাবে এরকম না। আর ভাইয়ের মাঝে ওই জিনিসের যে হালত মজুদ থাকা নিষেধ জায়েজ নাই, যেটা মুফজিলাল নাজা, অর্থাৎ পরিণতিতে কি হয় ঝগড়া পর্যন্ত গড়ায়। তো যেহেতু এই জায়গার মধ্যে ওয়াসফের যে জাহালতটা আছে এটা মুফজিলাল মুনাজা না, সুতরাং এক্ষেত্রে ভাই জায়েজ। والعواز المشار اليها لا يحتاج الى معرفه مقدارها بجواز البيع والعواز المشار اليه او يواز المشار اليها يواز সমান হইতে পারে মুবি হইতে পারে, সমান হইতে পারে মুবি হইতে পারে বিনিময় দ্রব্য। والعواز المشار اليها او يواز جسকে তরফ ইশারা কিয়া গিয়া تفضيل المنازع اور اس میں وصف کا جہالت وصف الجہالت دوس تیہا دوس تیہا وصف الجہالت دوی مول و جہالت الوصف فيه اور اس کے اندر وصف کا جہالت لا تفضيل المنازع اے مفضيل المنازع نہیں یعنی منازع کی طرف بھی پہنچاتا ہے سترنگ دیکھیے اسے والأثمان المطلقة لا تصح إلا أن تكون معروفة القدر والصفة لأن التسليم والتسلم واجب بالعقد وهذه الجهالة مفزية إلى المنازعة فيمتلئ التسليم والتسلم وكل جهالة هذه صفتها تمنع الجواز هذا هو الأصل إذا تجي مصنف رحمة الله عليه بالتسليم যে কোনো ব্যক্তি যদি এই কথা কয় যে ভাই তোমার এই জিনিসটা স্বর্ণ দিয়ে কিনবাম, তোমার এই জিনিসটা রূপা দিয়ে কিনবো, তোমার এই জিনিসটা টাকা দিয়ে কিনবো, তোমার এই জিনিসটা রুপিয়া দিয়ে কিনবো, এই যে কথা সামানরে মুতলাক আছে, সামানরে কি রাখছে মুতলাক আছে, টাকা দিয়ে কিনবো স্বর্ণ দিয়ে কিনবো, এখন ওই বেটা মুভি দিয়ে আরে টেহা নিবার চাইব, টেহা নিবার যাবো, হ্যাঁ নিবার যাবো 5,000 টেহা, আর হ্যাঁ নিবার যাবো 5 টেহা, কথাটা বুঝে এটা হলো আসমানে মুতলাক, সামানে মুতল, সামান রে যদি বেচা কিনা চুক্তির মধ্যে কি রাখাও মুতলাক রাখাও, আগে দেয় ইশারা দেয় যদি ওইগুলো মুতলাক না আসছে কিন্তু ইশারা দিয়ে এটা একেবারে হাকিকতরে সামনে রাখা হয়েছে। আর এই জায়গার মধ্যে শুধু কইছে যে টিহা দিয়ে কিনবো, রুভা দিয়ে কিনবো, সোনা দিয়ে কিনবো, এইগুলি দিয়ে বলে যদি বলে যে তোমার এই জিনিসটা ওই দিকে তো আবার নির্দিষ্ট আছে, তোমার এই গমটা ডালটা বা চালটা যেটাই হোক এগুলি যে আছে এইটা কিনবো, সামানকে যদি মুতলাক রেখে বেচা কিনা চুক্তি করে তাহলে জায়েজ নেই। হ্যাঁ যদি কয় 10 টিহা 10 দিরহাম 10 দিনার 5 টিহা এরকম নির্দিষ্ট করে দেয়, অস্পরজি যদি কি করে দেয় বর্ণনা করে দেয় তাহলে জায়েজ। কয়ে যদি সামানকে মুতলাক রেখে বেচা কিনা করা হয় তাহলে তসলিম বেচা কিনার মাধ্যমে তসলিম তাসাল্লুম একটা বিষয়, অর্থাৎ নেয়া এবং দেওয়া অর্পণ এবং সমর্পণ করা, বেচা কিনার চুক্তির মাধ্যমে এই জিনিসটা হয়, একজনে সামান দেয় আরেকজনে মুবি নেয়, নেওয়া দেওয়া অর্পণ সমর্পণ করা লেনদেন করার যে বিষয়টা হয় সেই বিষয়টা অসম্ভব হয়ে যায়। অথচ আগে ভাইয়ের মাধ্যমে এটা করা লাগে ভয়, একজনে নিতে হবে আরেকজনে দিতে হবে, এখন যখন সামানকে মুতলাক রাখা হইল তখন এবারে মুস্তারিকে বলে এই মিয়া 500 টাকা দাও, ভাইকে বলে এই মিয়া 2 টাকা নেও, এই যে সামান মুতলাক রাখার কারণে এখন লেনদেনের ক্ষেত্রে নেওয়া যেটা ওয়াজেব ছিল বেচা কিনার চুক্তির কারণে সেই ওয়াজেব যেটা এই ওয়াজেব কায়দা করা সম্ভব হয়, কারণ এখানে সামান মুতলাক মাজহুল, সামান কি মাজহুল, আর এই যে হালতটা মুজিলান মুনাজা কারণ ক্রেতাকে বেশি টাকা দিতাম না, আর ক্রেতাকেও বেশি টাকা দাও, তাহলে এই দুজনের মধ্যে লাগবে একটা ঝগড়া, ঝগড়া বিবাদ লেগে একটা মারামারি লেগে যাবে, ওইটা বেচা কিনা হইব না তো, আর একটা মারামারি কিনা হইব। সুতরাং যেহেতু এই জায়গার মধ্যে তসলিম এবং তাসাল্লুমের ক্ষেত্রে মুনাজাত পাওয়া যাইতেছে, এই কারণে এই বায় কিনাই জায়েজ। ওয়াল আসমানুল মুতলাকাতু লা তাসিহু ইল্লা আন তাকুনা মারুফাতাল কদর, আর ও সামান যে বাইকে আনতো কি হো মুতলাক হো করল যে তিহাদে কিনলাম লা তাসিহু, তো এ বাই কি আনি হোগা জৈনি ইল্লা আন তাকুনা মারুফাতাল কদর, মগর এ কে উসকা কদর মেকদার পাঁচটি হা দশটি হা, আবার ও সিফত সিফত সিফতের দ্বারা একটা হলো যে মেকদারের দ্বারা তো পাঁচ দশ এটা মেকদার, সিফত হলো আগের জমানার মধ্যে বর্তমান যুগের মধ্যে তেহার মধ্যে এই এই ধরনের ফরক বা পার্থক্য নাই, কারণ হলো ও অনার যুগের মধ্যে সব কাগজের টিহা, এই কাগজের কোনো মূল্য নাই, এখন এটা রেটটা এই জায়গার মধ্যে লিখে দিচ্ছে কাগজের আলাদাভাবে একটি হারে যদি মুসরে কেউ কাগজ আলাদা বানায় বলে এটা বেসরে কেউ টিহারে কিনবো এক পয়সা তৈরি করতে পেশাব করবার লাগে উঠতো না কিচ্ছু করবার লাগে উঠতো না, সুতরাং এই কাগজের আসলে কোনো মূল্য নাই, এখানে রেটটা লে আছে এই রেটটারই মূল্য। আগের যুগের মধ্যে টিহা টিহায় বাস ব্যস্তম ছিল, কাঁচা টিহা পাহাড় টিহা স্বর্ণের টিহা এই যে রূপার টেহা স্বর্ণের টেহার মধ্যে এক নম্বর টেহা দুই নম্বর টেহা এই যে বুখারের টেকা সমরকন্দের টেকা দিরহাম দিনার এইগুলির মধ্যে মূল্যবানের মধ্যে একই মানের মধ্যেও আবার মিডিয়া মূল্যবানের মধ্যে ভালো স্বর্ণ থাকতো খাত স্বর্ণ থাকতো, এই যে আগের জমানের মধ্যে এই কারণে টাকা কুন্ডা দিবেন সমরকন্দি দিবেন না বুখারার টাকা দিবেন এটা নির্দিষ্ট করে দিত, দশ টাকা সমরকন্দি দশ টাকা বুখার বুখারা বুঝে আসছে, এখন নির্দিষ্ট করে দিতে আর নাইলে এটা বুঝছিল, কারণ আপনার যদি আমি শুধু দশ টাকা ওই জমানার টাকা দাদা আসছিল শুধু দশ টাকা বইলে দিতেন তাহলে ওইটা মুফজিলাল মুনাজাত, কারণ বুখারার টাকা এটা বেশি সর্ব ভালো আর সমরকন্দি টাকা দাদা এটা খাদযুক্ত, তো আমার বায়ে চাইব বুখারার টাকা নিবার লাগে আর মুস্তারি চাইব সমরকন্দের টাকা দিবেন যদি সামানকে মুতলাক রাখা হয় তাহলে বাইকে হবে না জায়েজ হবে না, ইল্লা আন তাকুনা মারুফাতাল কদরি ওয়াসসিফাতি, কিন্তু তার পরিমাণ এবং গুণ বৈশিষ্ট্য যদি কি থাকে জানা থাকে তাহলেই হবে, কেন লিআন্ন তাসলিমা ওয়া তাসাল্লুমা ওয়াজিবুন বিলাক, এর কারণে তসলিম এবং তাসাল্লুম কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায়, ওয়াহাদি জিহালা মুজিয়াতুন ইলাল মুনাজা, আর এই জিহালত যে হয় এই আগদি ভাই কে আন্দর মুজিলাল মুনাজা পয়ন্তানি তসলিম ও তাসাল্লুম, তসলিম আর তাসাল্লুম কি হবে মামনু হবে, ওয়া কুল্লু জিহালাতিন হাজি সিফাতুহা তামনাউ জাহাল, বায়ের মধ্যে এমন জিহালত আগদি ভাই কে মামনু করে যে জাহালত মুজিলাল মুনাজা, বায়ের মাঝে এমন জাহালত যে জাহালত বাইকে মুজিলাল মুনাজার দিকে নিয়ে যায় ওই জাহালত কি বায়ের বায়ের বায়ের জন্য মানুষ, অর্থাৎ যে জাহালত থাকলে পরবর্তী পর্যায়ে ক্রেতা মুস্তারির মাঝে ঝগড়া বিবাদ লাগার সম্ভাবনা আছে, লাগুক আর না লাগুক সম্ভাবনা থাকে সেইটাই সেটাই মামলা, অর্থাৎ নিষেধ ওই ওইটা ওই ওই ওই যে হালত রেখে যদি আগদে ভাই করা হয় তাহলে আগদে ভাই ফাঁসি দিয়ে দিলে যাই হবে, ও কুল্লু জিহালত ইন হাদিহি সিফাতুহা তামনাউল জাওয়াব, তো হর ও যে হালত জিসকা ওয়াসু এইসা হো জো মুজিলাল মুনাজা কি তরফ লে যাতা, বায়ের মধ্যে কি করে মুজিলাল মুনাজা দিকে নিয়ে যায় তো তামনাউল জাওয়াব, ভাই কো যায় ধরে সে কি করতে মানা করতে হাদা হুয়াল আসল ইহি শরীয়ত কা মূল নীতি হ্যাঁ, এইটা হলো শরীয়ত, শরীয়তের মূল নীতি নাকি যে জিনিসটা উজ্জ্বল রাখলে গোপন রাখলে বা স্পষ্ট না করলে পরবর্তী পর্যায়ে দুইজনের মধ্যে ঝগড়া বিবাদের সম্ভাবনা থাকে, এইটাই আনতে পারে না যায় ঝগড়া মন্ত্রী লাগবে না যাওয়ার সম্ভাবনা থাকে হাদা হুয়াল আসল, এই শরীয়তের মূল বিধান হ্যাঁ এই শরীয়ত কা আসল।